আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের পিস টিভি বাংলা অনুষ্ঠান দেখছেন, ইসলামী জ্ঞান চর্চা, হালাল হারাম, ইসলামী অর্থনীতি ইত্যাদি। আশা করি তার দ্বারা উপকৃত হচ্ছেন এবং দিন ও দুনিয়ার পাথেয় সংগ্রহ করার কাজে সচেষ্ট হচ্ছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আজকের সেই সংক্রান্ত একটা বিষয়, যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কোনো একটা বিষয় যে বিষয়ে ওলামাদের দ্বন্দ্ব আছে, মতভেদ আছে, একজন বলছে এটা হালাল, একজন বলছে এটা হারাম, তখন আপনার উচিত কি সেটাকে হালাল বলে মেনে নেওয়া না হারাম বলে মেনে নেওয়া, কোনটা মেনে নেওয়াতে আপনার মুক্তি আছে? কোনো বিতর্কিত বিষয় যখন একজন বলবে এটা হালাল, একজন বলবে এটা হারাম, তখন সেটাকে যদি হালাল মেনে নেন, অথচ যদি হালাল না হয় তাহলে কি হবে? আর যদি আপনি হারাম মেনে নেন, সেটাকে ব্যবহার না করেন, তাহলে আপনার বাঁচার পথ রয়েছে। কিন্তু হালাল মনে করে যদি আপনি খেয়ে যান, তাতে বাঁচার পথ থাকে না। মোট কথা, যে জিনিস সন্দিগ্ধ, যে জিনিসে আপনার সন্দেহ ধরে যাচ্ছে যে এটা হালাল না হারাম, তখন আপনার জন্য পূর্ব সতর্কতামূলক কাজ এই হবে, যখন ওলামাদের ইখতিলাফ রয়েছে তখন আমি সেই পথে যাব না। একে বলা হয় এহতিয়াত, তার মানে সাবধানতা অবলম্বন করা, সতর্কতা অবলম্বন করা। আজকের আলোচনায় আমরা শুধু সংক্ষেপে সেই কথাই বলবো, যা হারাম তা নিয়ত ভালো রেখে খেলেও হারাম। যদি হারাম হয় আবার নিয়ত ভালো, হারাম হবে না হালাল হবে? হারামই থাকবে। হারাম খাওয়ার জন্য হালাল ওসিলা, অথবা হালাল খাওয়ার জন্য হারাম ওসিলা অবলম্বন করা হারাম। হারাম খাওয়ার জন্য কোনো প্রকার ছল বাহানা করা, ঘুরিয়ে নাক দেখিয়ে খাবেন, সোজা করে খেলে লোকে হারাম বলবে, এতে একটু ঘুরিয়ে খাবেন তাহলে হালাল হয়ে যাবে, এরকম বাহানা করা আপনার জন্য জায়েজ না। কূটকৌশল অবলম্বন করাও হারাম। হারামের হালাল সুন্দর নাম দিলেও সেটা হারাম, তাই না? সুন্দর একটা নাম দিলেন, মদ না বলে বললেন রুহের খোরাক, রুহানি শারাব, এমন এমন নাম দিলেন, লোভনীয় নাম, তাতে কি কোনো হারাম জিনিস হালাল হয়ে যাবে? কোনো দিন না। কোনো জিনিস হারাম বলে সন্দেহ হলে তা হারাম, সুতরাং তা বর্জন করাই উচিত। যখন সন্দেহ হলো হালাল না হারাম, তখন সেটাকে কি মনে করতে হবে? যে এটা মনে হয় যেন হারাম, অতএব সন্দিগ্ধ মানেই হচ্ছে হারাম, সেখান থেকে দূরে থাকতে হবে। কোনো এক জিনিসকে যদি এক শ্রেণীর ওলামা বলেন হারাম এবং অন্য এক শ্রেণীর ওলামা বলেন হালাল, তাহলে দলিল ও যুক্তির ভিত্তিতে একটি সিদ্ধান্তকে মেনে নিন। যদি আপনি মনে করেন যে না, আমার কাছে এই আলেম ইনি হচ্ছেন বড়, অতএব এনার সিদ্ধান্তটাই ঠিক, যদি ইনি হালাল বলেন তাহলে ওটা হালাল, আর যদি হারাম বলেন তাহলে হারাম। কিন্তু দলিল বুঝার ক্ষমতা যদি না থাকে, তাহলে দলিল সহ দুটির মধ্যে কোনো একটির মত আপনার কাছে প্রাধান্য না পেলে তখন আপনি কি করবেন? তাহলে সেটি আপনার নিকট সন্দিগ্ধ থেকে যায়, আপনি বুঝতে পারলেন না যেটা হালাল না হারাম, স্পষ্ট হলো না আপনার কাছে। যখন অস্পষ্ট থেকে গেল, আর তখন তা বর্জন করাই আপনার জন্য উত্তম। যখন অস্পষ্ট, অন্ধকারে থাকলেন, বুঝতে পারলেন না যে কোন আলেমের কথা মানবো, সবাই ভালো আলেম, সবাই বড় আলেম, অতএব সেক্ষেত্রে আপনার কাছে সে জিনিসটি কি হয়ে গেল? সন্দিগ্ধ। আর সেই ক্ষেত্রে সেটা আপনার জন্য বর্জন করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, পূর্ব সতর্কতামূলক কাজ, উত্তম কাজ। নচেত এ সম্ভাবনাই বেশি আছে যে আপনি হারামে পতিত হবেন। দু একটা উদাহরণ নিন তাহলে বুঝতে পারবেন। পুতুলটা হালাল না হারাম? পুতুল ব্যবহার করা ইসলামে মূর্তি হারাম, কিন্তু ছেলেমেয়েদের যে পুতুল মেয়েদেরকে কিনে দেওয়া হয়, সেই পুতুল হালাল না হারাম, এখানে ওলামাদের ইখতিলাফ আছে। এক শ্রেণীর ওলামা বলছেন পুতুল বাচ্চাদের জন্য কিনে দেওয়া চলবে, তাহলে তার ব্যবসা চলবে। কেন? মা আয়েশার পুতুল ছিল। উল্টো দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার পুতুল দেখে কিছু বলতেন না। তারপরে এমনকি ঘোড়াও ছিল, ঘোড়ার আবার ডানাও ছিল। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আয়েশা, এই ঘোড়া বা ঘোড়ার ডানা কেন? তখন আয়েশা বললেন, আপনি কি শোনেননি সুলেমান নবীর ঘোড়ার ডানা ছিল? মা আয়েশা ছোট ছিলেন, তাই না? যখন সংসার করতে আসেন তখন কি ছিলেন? ছোট ছিলেন, পুতুল নিয়ে খেলা করতেন, বোঝা গেল পুতুল জায়েজ। অন্য এক শ্রেণীর ওলামা বলছেন যে না, পুতুল জায়েজ হলেও মা আয়েশা যে পুতুল নিয়ে খেলতেন সেই পুতুল জায়েজ, বর্তমানের যে পুতুল সে পুতুল একদম সুন্দরভাবে, তার সাজ সজ্জা, তার দেহ গঠন সবকিছু স্পষ্ট, এইরকম পুতুল মেয়েদেরকে কিনে দেওয়া জায়েজ নয়, কারণ এটা মূর্তি, সম্পূর্ণ মূর্তি। আর মা আয়েশার পুতুল ছিল কাপড়ের তৈরি কি তুলোর তৈরি, ওই পুতুল আর এই পুতুল এক না। তাহলে সন্দেহে পড়লেন না পড়লেন না? আপনার জন্য যদি আপনি সন্দেহে পড়েন, তাহলে আপনার জন্য পূর্ব সতর্কতামূলক কাজ হলো যে আপনি এই পুতুলের ব্যবসা থেকে সরে আসবেন। আরো উদাহরণ নিন, বিড়ি সিগারেটের ব্যবসা, এটা আপনার কাছে সন্দিগ্ধ না স্পষ্ট হারাম? আমাদের কাছে স্পষ্ট হারাম। কিন্তু আপনি যদি বলেন না হুজুর মাকরুহ, অনেক হুজুর বলেন মাকরুহ, সেই হুজুর বলবেন যে হুজুর জর্দা খায়, তাই না? যে হুজুর জর্দা খান তিনি বলবেন, কিংবা গুল মাজেন তিনি বলবেন মাকরুহ। তখন ওরা তারা বলে স্পষ্ট দলিল নাই হারাম হওয়ার, হারাম হওয়ার স্পষ্ট দলিল চাই। কোরআন হাদিসে কোথায় আছে বিড়ি সিগারেট হারাম? ভাইজান, সব জিনিসই যদি হালাল হারাম বলে লিস্ট লেখা থাকতো কোরআন হাদিসে, তা কোরআন হাদিসের অবস্থাটা কি হতো? বিশাল পরিধি বাড়তো, তাই না? কোরআনের কলেবর কত বৃদ্ধি হতো। কিন্তু একটা নীতি বেঁধে দেওয়া হয়েছে, সেই নীতি অনুযায়ী আমরা পৃথিবীর অনেক জিনিসকে কেয়াস করব, যে জিনিস স্পষ্টভাবে কোরআনে লেখা নেই হালাল না হারাম। জর্দা হারাম কোরআনে লেখা আছে না হাদিসে লেখা আছে? গুল হারাম কোরআনে হাদিসে লেখা আছে কি? লেখা নেই। বহু কথা হালাল না হারাম লেখা নেই, তার মানে সেটাকে আমি হালাল বলবো হারাম বলবো কোন জ্ঞানে? নিশ্চয়ই কোরআন হাদিস লব্ধ জ্ঞানে, যে জ্ঞান থেকে আমরা বুঝতে পারবো যে এটা হালাল না হারাম। জর্দাকে পরীক্ষা করে দেখেন, গুল গোরাকু পরীক্ষা করে দেখেন, সিগারেট বিড়ি পরীক্ষা করে দেখেন, গাঁজা হুঁকো তামাক এগুলো পরীক্ষা করে দেখেন, এর মধ্যে মানুষের জন্য ক্ষতি আছে না লাভ আছে? যদি বলেন ক্ষতি আছে, তাহলে কোরআন হাদিস বলছে যে জিনিসে ক্ষতি আছে, ক্ষতিকর জিনিস ইসলামে হালাল না। এতে অপচয় হয় না মানুষের লাভ হয়? এতে অপচয় হয়, অপচয় করা ইসলামে জায়েজ না। অপচয়কারী অপব্যয়কারী শয়তানের ভাই। এইভাবে আমরা দলিল দিয়ে বুঝতে পারি স্পষ্ট এটা হারাম। কিন্তু যারা বলছে না না স্পষ্ট দলিল নেই, বেশ ঠিক আছে আপনি মানবেন না এটা হারাম, তবুও আপনার কাছে এই জিনিস সন্দিগ্ধ কিনা, এটা তো আপনি স্পষ্ট করে বলতে পারলেন না যে এটা হালাল, তখন নিশ্চয়ই আপনার কাছে জিনিসটা সন্দিহান সন্দিগ্ধ। তাহলে আপনার জন্য উচিত হবে যে এই জিনিস থেকে সরে আসা, এই জিনিস খাওয়া থেকে ব্যবহার করা থেকে সরে আসা, এই জিনিসের ব্যবসা করা থেকে সরে আসা। তেমনি কচ্ছপের গোস্ত, কচ্ছপের গোস্ত হালাল না হারাম, ওলামাদের ইখতিলাফ আছে। আপনার বুদ্ধি উচিত হবে যে এখান থেকে সরে আসা। হোটেল রেস্টুরেন্ট লজ এসব যে আপনি ভাড়া দিচ্ছেন, কাকে ভাড়া দিচ্ছেন, কাকে ভাড়া দিচ্ছেন, আপনার সন্দেহ থাকে তাই না? কখনো সন্দেহ, কখনো স্পষ্ট হয় কখনো হয় না। আপনাকে মিথ্যা করে বললো আমার স্ত্রী, অথচ সে তার স্ত্রী না, কিন্তু আপনি ভাড়া দিয়েছেন। এ শুধু এদেশেই না, আমাদের মুসলিম দেশেও এরকম হয়। মুসলিম দেশে এসে কাউকে নিয়ে এলো হোটেল ভাড়া, আমার দেশে ওখানে নিয়ম আছে, সৌদি আরবের নিয়ম আছে, কার্ড আছে সঙ্গে, সঙ্গে কার্ড থাকে যে যদি তোমার স্ত্রী তার প্রমাণ কি, প্রমাণ থাকে, সেই প্রমাণ দেখালে তবে হোটেল ভাড়া দেবে, নজর দেবে না। কিন্তু এমনও লোভী হোটেলওয়ালা আছে, বলে তোমাকে পয়সা দেওয়া হবে, তোমাকে প্রতিদিন পয়সা চাও কি না, এসব কি দেখবে তুমি, কত টাকা লাগবে বলো। এবার হয়তো 500 জায়গায় 700 দিল, 700 জায়গায় 1000 দিল, হয়ে গেল, আর প্রুফ দেখবেন কি আপনি? এখানেও আপনি সন্দেহে পড়ছেন, সন্দিগ্ধতায় পড়ছেন যে আপনি যাকে ঘর ভাড়া দিলেন সে আসলে তারা স্বামী স্ত্রী নাকি তারা ব্যভিচারী ব্যভিচারিণী। মোট কথা, এইভাবে আপনি পৃথিবী জীবনযাত্রার অনেক ক্ষেত্রে দেখবেন ব্যবসা বাণিজ্য খাওয়া দাওয়া লেনদেন হালাল হারামের সন্দেহ আছে, সেটা সন্দিগ্ধ কি না। কিন্তু যেটা সন্দিগ্ধ হবে সেখান থেকে বেঁচে থাকা হারাম। আপনাদেরকে সেই কথাই বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবাহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, কিন্তু এই দুইয়ের মাঝে কিছু সন্দিগ্ধ সন্দিহান জিনিস আছে, অস্পষ্ট জিনিস আছে, যেটা বোঝা যায় না যেটা হালাল না হারাম। লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, বহু মানুষ তা জানে না। এবারে ফয়সালা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামানিত্তাকা শুবহাত, যে ব্যক্তি এই সন্দিগ্ধ জিনিস থেকে দূরে থাকবে, ইস্তাবরা আলে দীনিহি ওয়া ইরদে, সে নিজের দীন ও সম্ভ্রমকে বাঁচিয়ে নেবে। যে ব্যক্তি সন্দিগ্ধ জিনিস থেকে দূরে থাকবে সে নিজের দীন ও ইজ্জতকে বাঁচিয়ে নেবে। ওয়ামান ওয়াকা ফিস শুবহাত ওয়াকা ফিল হারাম, আর যে ব্যক্তি সন্দিগ্ধ জিনিসে পতিত হবে সে হারামে এসে পতিত হবে। উদাহরণ দিয়ে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারাইন ইয়ারা হাওলাল হিমা ইউশিকু আন ইয়াকিআহু, যেমন একজন রাখাল যদি সবুজ শস্য এবং সুন্দর শস্যের ধারে ছাগল গরু চড়ায়, তো সম্ভবত চড়াতে চড়াতে হঠাৎ করে নেমে যেতে পারে, তাই না? তার মানে তুমি হালাল ভাবছো, হঠাৎ করে তুমি হারামে পড়তে পারো, এরকম আশঙ্কা আছে। এই আশঙ্কার জন্যে তুমি সেখান থেকে দূরে সরে যাও, ওখানে চড়াও না, দূরে সরাও, যাতে করে বাই চান্স সবুজ ফসলে এবং হারামে পতিত না হয়। ওয়াইন্না লিকুল্লি মালিকিন হিমা, শোনো, প্রত্যেক রাজার তার নির্ধারিত চারণভূমি আছে। মানে বলা হয় যে এই এলাকাটা ঘিরে দেওয়া হয়, তার কাটাতে ঘিরে কেউ এভাবে ঘিরে দেওয়া, বলা হয় এটা অমুক রাজার পশু চড়বে, এখানে নির্দিষ্ট করা আছে। আলা ইন্না হিমাল্লাহি ফি আরদিহি মাহারিমু, আর সেই রাজা, মহারাজা, রাজাদের রাজার চারণভূমি হলো হারাম করা জিনিস, যেগুলো হারাম করা জিনিস নিষিদ্ধ করে ঘিরে দেওয়া হয়েছে যে এ হচ্ছে হারাম করা জিনিস। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু কথা বলেছেন, হারাম বলে যেখানে সন্দেহ হবে সেখানে গিয়ে হালাল মনে করে ঢুকে পড়লে হবে না, কি করতে হবে, সেখান থেকে দূরে থাকতে হবে। আপনি তা খাবেন না, দূরে থাকবেন, আপনি তার ব্যবসা করবেন না, দূরে থাকবেন। এখানে অন্তরের সাথে সাথ বলে জিনিসটা, সাথ হচ্ছে অন্তরের সাথে মেনে নেওয়ার সাথে সাথ, এই জন্য এই হাদিসের শেষাংশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা, এই দেহের ভিতরে একটা পিণ্ড আছে, এই দেহের ভিতরে একটা মাংসপিণ্ড আছে, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, সেটা ভালো হলে সারা দেহ ভালো, ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর সেইটা খারাপ হয়ে গেলে সারা দেহটাই খারাপ, আলা ওয়াহিয়াল কলব, আর সেই পিণ্ডটার নাম হলো, সেই মাংসপিণ্ডটার নাম হলো হৃৎপিণ্ড, হার্ট, হৃদয়, মন। যার মন ভালো তার দেহ ভালো, আর যার মন নোংরা তার দেহ নোংরা। মন হচ্ছে আসল, মন হচ্ছে দেহের রাজা, সে ভালো হলে সারা দেহ ভালো থাকবে, সে ভালো হলে আপনার হাত ভালো থাকবে, পা ভালো চলবে, চোখ ভালো দেখবে, মুখ ভালো খাবে, তাই না? হালাল হারামের তমিজ হবে না। মনের ভিতর যদি নোংরামি থাকে তাহলে পা চলবে নোংরা পথে, হাত ধরবে নোংরা, চোখ দেখবে নোংরা, মুখ খাবে নোংরা, সবই নোংরা হয়ে যাবে। এমন একটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সঙ্গে জড়িয়ে দিলেন, যাতে করে মনকে যদি তুমি ঠিক করো, মন যদি তোমার হালাল হারামের তমিজ করতে শেখে, তাহলে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সবই সব শিখবে, হালাল পথে চলবে, হারাম থেকে দূরে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হালাল উবাইয়িনুল হারাম উবাইয়িন, হালাল স্পষ্ট, কোরআন হাদিসে হালালের কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে, হারামের কথাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। হালালের কথা বলা হয়েছে যেটা ফিকহি কায়দাতে বলে, যে জিনিস হারাম হওয়ার কোনো দলিল নেই, যে জিনিসের হারাম হওয়ার কোনো দলিল নেই সেটাই হচ্ছে হালাল, তাই না? খাওয়া দাওয়া, লিবাস, পোশাক সবই, এটা যে নিষেধ এর কোনো দলিল নেই, অতএব সেটা হালাল। আর যখন দলিল আসবে এটা হারাম, সেটা হারাম, আর মাঝখানে আছে কি সন্দিগ্ধ জিনিস। বেশ, প্রিয় দর্শক মন্ডলী, সামান্য বিরতির পর আপনাদের কাছে আবার বাকি কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মন্ডলী, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হারাম বলে যেখানে সন্দেহ হবে সেখানে গিয়ে হালাল মনে করে ঢুকে পড়লে হবে না, কি করতে হবে, সেখান থেকে দূরে থাকতে হবে। আপনি তা খাবেন না, দূরে থাকবেন, আপনি তার ব্যবসা করবেন না, দূরে থাকবেন। এখানে অন্তরের সাথে সাথ বলে জিনিসটা, সাথ হচ্ছে অন্তরের সাথে মেনে নেওয়ার সাথে সাথ, এই জন্য এই হাদিসের শেষাংশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা, এই দেহের ভিতরে একটা পিণ্ড আছে, এই দেহের ভিতরে একটা মাংসপিণ্ড আছে, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, সেটা ভালো হলে সারা দেহ ভালো, ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর সেইটা খারাপ হয়ে গেলে সারা দেহটাই খারাপ, আলা ওয়াহিয়াল কলব, আর সেই পিণ্ডটার নাম হলো, সেই মাংসপিণ্ডটার নাম হলো হৃৎপিণ্ড, হার্ট, হৃদয়, মন। যার মন ভালো তার দেহ ভালো, আর যার মন নোংরা তার দেহ নোংরা। মন হচ্ছে আসল, মন হচ্ছে দেহের রাজা, সে ভালো হলে সারা দেহ ভালো থাকবে, সে ভালো হলে আপনার হাত ভালো থাকবে, পা ভালো চলবে, চোখ ভালো দেখবে, মুখ ভালো খাবে, তাই না? হালাল হারামের তমিজ হবে না। মনের ভিতর যদি নোংরামি থাকে তাহলে পা চলবে নোংরা পথে, হাত ধরবে নোংরা, চোখ দেখবে নোংরা, মুখ খাবে নোংরা, সবই নোংরা হয়ে যাবে। এমন একটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সঙ্গে জড়িয়ে দিলেন, যাতে করে মনকে যদি তুমি ঠিক করো, মন যদি তোমার হালাল হারামের তমিজ করতে শেখে, তাহলে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সবই সব শিখবে, হালাল পথে চলবে, হারাম থেকে দূরে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হালাল উবাইয়িনুল হারাম উবাইয়িন, হালাল স্পষ্ট, কোরআন হাদিসে হালালের কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে, হারামের কথাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। হালালের কথা বলা হয়েছে যে রাফিকি কায়দাতে বলে, যে জিনিস হারাম হওয়ার কোনো দলিল নেই, যে জিনিসের হারাম হওয়ার কোনো দলিল নেই সেটাই হচ্ছে হালাল, তাই না? খাওয়া দাওয়া লিবাস পোশাক সবই, এটা যে নিষেধ এর কোনো দলিল নেই, অতএব সেটা হালাল। আর যখন দলিল আসবে এটা হারাম, সেটা হারাম, আর মাঝখানে আছে কি সন্দিগ্ধ জিনিস, ব্যাস। এরই বিপরীত ইবাদত। ইবাদত মূলত কি নিষেধ, খাওয়া দাওয়া পড়া মূলত বৈধ, আপনি এটা খাবেন মূলত এটা বৈধ যতক্ষণ না কেউ হারাম প্রমাণ করেছে, কিন্তু আপনি ইবাদত করবেন মূলত নিষেধ, করা হবে না যতক্ষণ না তার দলিল এসেছে যে এটা করা যাবে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে বলেছেন, তাই না? মনে থাকবে দুটো উল্টো কথা, কিন্তু খাওয়া পড়ার ব্যাপারে মূলত কি বৈধ, আপনি খাবেন যতক্ষণ না কেউ বলেছে এটা হারাম তার দলিল সহ। আর যখনই কোনো ইবাদতের ব্যাপার আসবে, দিনের ব্যাপার আসবে, একটা কাজ করতে যাবেন দিনের কাজ, মূলত এটা কি নিষেধ, যতক্ষণ না তার প্রমাণ সহ কেউ প্রমাণ করেছে যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাহলে চলবে, আর না হয় সেটাকে কি বলা হবে, বিদাত, সেটা হয়ে যাবে বিদাত। মোট কথা, হালাল বাইয়েন হারাম বাইয়েন, স্পষ্ট করে দেওয়া হয়েছে হালাল হারাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাদা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক, যে জিনিস তোমাকে সন্দিহান করে সে জিনিস বর্জন করে সেই জিনিস গ্রহণ করো যে জিনিস তোমাকে সন্দেহে ফেলে না, সন্দিহান করে না। স্পষ্ট, খুব স্পষ্ট বিধান, যখনই কোনো সন্দেহে পড়বেন যেটা এক শ্রেণীর বলছে হালাল এক শ্রেণীর বলছে হারাম, হ্যাঁ কার কথা মানবো, মানুষ পরেশান হয়, অনেক সময় হয়রান হয়, এ একরকম বলছে ও একরকম বলছে, কার কথাটা মানবো? ঠিক আছে, আপনি যদি মনে করেন যে কে আর বড় আলেম আপনার কাছে, কে পরহেজগার আলেম, ভালো ঠিক আছে, তার কথাটা মেনে নেন, তাতেও আপনার সন্দেহ হয় যে এও এক ও একই পজিশনের আলেমে দু রকম কথা বলছে, ভারী মুশকিল, কার কথাটা মানবো? আপনার পরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা নেন, দা আমা ইয়ারিবুকা, তোমার কাছে যে জিনিসটা সন্দিগ্ধ হলো সে জিনিসটাকে বর্জন করে এমন এক জিনিস গ্রহণ করো যেটা সন্দিগ্ধ নয়, খালাস, কথা আপনার শেষ হয়ে গেল, আপনি পরিচ্ছন্ন হয়ে গেলেন, আপনি পবিত্র হয়ে গেলেন। আর ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সন্দিহান জিনিস থেকে বেঁচে থাকবে, দূরে থাকবে, সে নিজের দীনও বাঁচিয়ে নেবে, নিজের ইজ্জতও বাঁচিয়ে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছেন, তো দেখছেন একটা খেজুর পড়ে আছে, খেজুর আল্লাহর নিয়ামত, আর সেই পাকা খেজুর যখন পড়ে আছে নষ্ট হয়ে যাচ্ছে, তো উনি খেতে গেলেন কিন্তু খেলেন না, তিনি বললেন যে লাউলা আনতাকুনা মিন সাদাকা লাকালতুহা, যদি আমার আশঙ্কা না হতো হয়তো বা এটা সাদাকা যাকাতের খেজুর তাহলে আমি এটা তুলে খেয়ে নিতাম। তার মানে কি, তার মনে সন্দেহ হলো, তাই না? মনে সন্দেহ হলো বলে তিনি কি করলেন, অথচ কি গ্যারান্টি আছে যে খেজুরটা যাকাতের খেজুর, কোনো গ্যারান্টি ছিল যে খেজুরটা যাকাতের খেজুর না, কিন্তু এটাও গ্যারান্টি নয় যে ওটা যাকাতের নয়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুড়িয়ে খেলেন না, এখানে কি করলেন, এহতিয়াত করলেন, এহতিয়াত মানে হচ্ছে পূর্ব সতর্কতামূলক কাজ করলেন, সাবধান হয়ে কাজ করলেন যে যদি হারাম হয়, তিনি কুড়িয়ে খেলেন না। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বলছেন, সালতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল মিহরাব ফাকালা ইযা আসাবা বিহাদ্দিহি ফাকুল, যখন তীর মারা হয়, তীর মেরে শিকার করা হয়, তীর ছুড়ে শিকার করা হয়, একটা পাখি আপনি তীর মেরে শিকার করলেন, পাখিটা মারা গেল, এটা হালাল না হারাম, হালাল না হারাম, আপনি হালাল হারাম তখন বুঝবেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তার ওই ধারালো ফলা দিয়ে গেঁথে যায় এবং রক্তপাত হয় তাহলে হালাল, আর যদি সাইড দিয়ে ওই তীরের যে সাইডগুলো আছে কাঠ যেটা মানে কাঠি বলি সেই কাঠির ধাক্কাতে মারা যায় এবং রক্তপাত না হয় তাহলে এটাকে বলে মাওকুদা, তার মানে আঘাতপ্রাপ্ত হয়ে মরা, আর আঘাতপ্রাপ্ত হয়ে মরা হারাম, কোরআনে একে হারাম ঘোষণা করা হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়ে মরা হারাম। তো আপনি যখন মারলেন তীরটা, তীরের ফলাতে না লেগে সাইডে ধাক্কা খেয়ে যদি মারা যায়, রক্তাক্ত হয়ে মারা না যায়, সেটা হারাম, বুঝতে পারলেন? ফাকুল বলছে যদি ধারালো জিনিস দিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তপাত হয়ে মারা যায় তাহলে খাও। ওয়া ইযা আসাবা বিআরদিহি ফাকাতালা ফালা তাকুল, আর যদি এইভাবে তার সাইড থেকে ধাক্কা লেগে মারা যায় তাহলে খেও না। ফাইন্নাহু ওয়াকিজ মাওকুজা, কুলতু ইয়া রাসূলুল্লাহ উরসিলু কালবি ওয়া উসাম্মি, আমি অনেক সময় বিসমিল্লাহ বলি আমি কুকুর ছাড়ি শিকারের জন্য, ফাজিদু মাহু আলা সাইদি কালবান আখার, দেখি অন্য এক কুকুর আমার কুকুরের সঙ্গে উপস্থিত, এবারে শিকারটা ধরেছে আমার কুকুর না অন্য কুকুর তা আমি বুঝতে পারি না, ওয়ালা আদ্রিয়া ইয়ুহুমা আখার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুল, এই শিকার তুমি খেও না, ইন্নামা সাম্মাইতা আলা কালবিক ওয়ালা তুসাম্মি আলাল আখার, তুমি তো তোমার কুকুর ছাড়ার সময় বিসমিল্লাহ বলেছো, অন্য কুকুর ছাড়ার সময় বলো না, অতএব সন্দেহে যখন পড়লে তখন তুমি ওই শিকার খেও না। বুঝতে পারছেন সন্দেহ? সন্দেহ হলে পরে উচিত হলো কি? অথবা গ্যারান্টিও না, তো আপনার কুকুরও হয়তো শিকার করতে পারে, কিন্তু না, যখন সন্দেহে পড়লে তখন তুমি খবরদার সে শিকার খেও না। এই জন্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর বিররু হুসনুল খুলক, ভালো কাজ হলো সচ্চরিত্রতা, ওয়াল ইসমা হাকা ফি সাদরিক, গুনাহ হলো সেই কাজ যে কাজ করতে তোমার হৃদয়ে কি সৃষ্টি হয়, সংশয় সৃষ্টি হয়। আর ওয়া কারিহতা ইয়াত্তালিয়া আলাইহিন নাস, আর তুমি অপছন্দ করো যে লোকে জানতে পারুক, সেটাকে গোপন করার চেষ্টা করো, এটা কি? এটাই হচ্ছে সংশয় সন্দেহ, আর এটাই হচ্ছে গুনাহ। যখন সাধারণত সংশয় হয় সন্দেহ হয় কোনো বিষয়ে, সেটাই হচ্ছে গুনাহ। মা হাকা ফি সাদরিক ফাদাহু, তোমার ভিতরে যা সংশয় সৃষ্টি করে সেটাকে ছেড়ে দাও, বর্জন করো। বুঝতেই পাচ্ছেন, যেখানে সন্দেহ আছে সে সন্দেহ মাল যখন আপনার সামনে আসবে তখন সেটাকে বর্জন করা উচিত। কিন্তু এই ফাঁকে একটা কথা বলে দিই, যে মানুষের মাল সন্দিগ্ধ, হালালও আছে হারামও আছে, সে যদি দাওয়াত দেয় তাহলে খাওয়া জায়েজ না না জায়েজ? তাহলে সেই মানুষের দাওয়াত খাওয়া জায়েজ, যেহেতু তার হালালও আছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির বাড়িতে খেয়েছেন, অথচ ইহুদিরা কি খায়? হারাম খায় এবং হালালও থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন ইহুদির বাড়িতে খেয়েছেন, তখন আমরা বুঝতে পাচ্ছি যে এমন মানুষের বাড়িতে আমাদের খাওয়া চলবে যার মাল হালাল এবং হারাম মিশ্রিত। বুঝতে পারলেন? এই সন্দিগ্ধ ব্যাপারে মানে একটু সম্পর্ক রয়েছে বলে কথা বলে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা প্রচ্ছন্ন পবিত্র হতে পারি এবং হারাম থেকে দূরে থাকতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।